নমস্কার। ডিজিটাল দুনিয়ায় মানে আমাদের রোজকার জীবনে দুটো খুব জরুরি জিনিস কিন্তু আমাদের সামলাতে হয়। একটা হলো আমাদের নিজেদের বা ধরুন ব্যবসার তথ্য মানে ডেটা, আর অন্যটা হলো আমাদের নিজেদের মাথা থেকে বের হওয়া আইডিয়া বা সৃষ্টি। একদম। তো আজকের আলোচনা এই দুটো নিয়েই, ডেটা সুরক্ষা আর মেধাস্বত্ব অধিকার, মানে যেটাকে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস বা আইপিআর বলে। আমাদের কাছে এ নিয়ে কিছু নোটস, কিছু সোর্স আছে, আসুন দেখি এগুলোর গভীরে কি আছে। ঠিক। আমাদের আজকের লক্ষ্য কিন্তু শুধু সংজ্ঞা জানা নয়, আমরা বোঝার চেষ্টা করব এ দুটো বিষয় মানে ডেটা সুরক্ষা আর আইপিআর কীভাবে একে অপরের সাথে জুড়ে আছে, আবার কোথায় বা এরা আলাদা। হ্যাঁ, এটা বোঝা খুব দরকারি। আর এই ডিজিটাল যুগে এদের আসল গুরুত্বটা কোথায়, এগুলো ঠিকঠাক সুরক্ষিত না রাখলে কি ধরনের সমস্যা হতে পারে, এই সব জরুরি দিকগুলোই আমরা একটু তলিয়ে দেখব। অবশ্যই, তাহলে চলুন শুরু করা যাক। চলুন। আচ্ছা, প্রথমেই ভাবি ডেটা সুরক্ষা বা ডেটা প্রোটেকশনের কথা। প্রায় তো শুনছি ডেটা লিক হচ্ছে, তথ্য চুরি হয়ে যাচ্ছে। কেন এই ডেটা সুরক্ষা আজকাল এত ইম্পর্ট্যান্ট হয়ে উঠল, ঠিক কি বাঁচানোর কথা বলছি আমরা? দেখুন, প্রশ্নটা খুবই জরুরি। ডেটা সুরক্ষা মানে হল আমাদের যে ডিজিটাল তথ্যগুলো আছে সেটা হতে পারে খুব ব্যক্তিগত, যেমন ধরুন নাম, ঠিকানা, বা ধরুন আপনার ফাইন্যান্সিয়াল তথ্য মানে ব্যাঙ্ক ডিটেলস, অথবা হতে পারে ব্যবসার কোনো গোপন তথ্য। এই সব কিছুকে মানে অননুমোদিত কেউ যাতে অ্যাক্সেস না করতে পারে, ব্যবহার করতে না পারে, বা ইচ্ছে মতো বদলে না দিতে পারে, বা ধরুন নষ্ট করে না ফেলতে পারে, সেটা থেকে বাঁচানো। মানে এক কথায় আমার ডেটার কন্ট্রোল আমার হাতেই থাকবে। একদম তাই। সহজ কথায় এটাই, আপনার ডেটার নিয়ন্ত্রণ আপনার হাতে রাখা। কিন্তু এই নিয়ন্ত্রণ রাখাটা তো আর সহজ না, এর পেছনে নিশ্চয়ই কিছু প্রিন্সিপল বা মূলনীতি কাজ করে। প্রায় কয়েকটা শব্দ শুনি, কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি, অ্যাভেলেবিলিটি, এগুলো আসলে কি? ঠিক ধরেছেন, এগুলোকেই ডেটা সুরক্ষা স্তম্ভ বলা হয়, মানে পপুলারলি CIA ট্রায়াড বলে অনেকে। কনফিডেন্সিয়ালিটি বা গোপনীয়তা হল মানে শুধু পারমিশন আছে এমন লোকই ডেটা দেখতে বা ব্যবহার করতে পারবে। আচ্ছা, তারপর হল ইন্টেগ্রিটি বা অখণ্ডতা, মানে ডেটাটা যেন ঠিক থাকে, অথেন্টিক থাকে, কেউ যেন ইচ্ছে মতো ডেটা বদলে খেলতে না পারে বা বিকৃত করতে না পারে। হুম, মানে ডেটাটা যেন বিশ্বাসযোগ্য থাকে। ঠিক। আর তিন নম্বর হল অ্যাভেলেবিলিটি বা প্রাপ্যতা, মানে যখন ডেটাটা দরকার, যাদের দরকার তারা যেন সেটা ঠিক সময় ব্যবহার করতে পারে। মানে ডেটা শুধু থাকলেই হবে না, পাওয়ারও ব্যবস্থা থাকতে হবে। একদম। এই তিনটের মধ্যে একটা ব্যালেন্স রাখা, সেটাই কিন্তু আসল চ্যালেঞ্জ। যেমন ধরুন, খুব বেশি গোপনীয়তা করতে গিয়ে যদি প্রাপ্যতা কমে যায় সেটাও মুশকিল। ঠিক। তার মানে শুধু ডেটা তালাবন্ধ করে রাখলেই হবে না, সেটা ব্যবহারযোগ্যও রাখতে হবে। আচ্ছা, এই সুরক্ষাটা আমরা নিশ্চিত করি কিভাবে? মানে কি কি পদ্ধতি ব্যবহার করা হয় সাধারণত? অনেক রকম টেকনিক আছে, তবে কয়েকটা খুব বেসিক আর জরুরি জিনিস হলো, যেমন ধরুন এনক্রিপশন। এনক্রিপশন মানে ডেটাটাকে কোড করে ফেলা। হ্যাঁ, অনেকটা তাই। ডেটাকে একটা বিশেষ কোডেড ফরম্যাটে বদলে ফেলা, যাতে সঠিক কি বা চাবি ছাড়া কেউ পড়তে না পারে। তারপর আছে অথেন্টিকেশন আর অথরাইজেশন। অথেন্টিকেশন মানে পরিচয় যাচাই করা, যেমন পাসওয়ার্ড। ঠিক। পাসওয়ার্ড, OTP, ফিঙ্গারপ্রিন্ট, এগুলো দিয়ে ইউজারের পরিচয় কনফার্ম করা। আর অথরাইজেশন হল কে কতটা ডেটা অ্যাক্সেস করতে পারবে বা কি কি করতে পারবে, সেই পারমিশনটা ঠিক করা। আচ্ছা, বুঝলাম। আর অবশ্যই ডেটা ব্যাকআপ আর রিকভারি প্ল্যান রাখতেই হবে, মানে কোনো সমস্যা হলে, ধরুন হ্যাকিং হলো বা হার্ড ডিস্ক ক্র্যাশ করলো, তখন ডেটাটা যাতে আবার ফিরে পাওয়া যায়। হ্যাঁ, এটা তো খুবই দরকারি। এর সাথে ফায়ারওয়াল আছে, অ্যান্টিভাইরাস সফটওয়্যার আছে, এগুলো বাইরের অ্যাটাক থেকে বাঁচায়, মানে অনেকগুলো লেয়ারে সুরক্ষা দিতে হয়। কিন্তু এত কিছু করার পরেও তো আমরা ডেটা ব্রিচের খবর শুনি, তাহলে কি আমরা যথেষ্ট করছি না, নাকি সমস্যাটা অন্য কোথাও? দুটোই কিছুটা সত্যি। একদিকে যেমন সাইবার ক্রিমিনালরা মানে হ্যাকাররা রোজ নতুন নতুন পথ বের করছে, তেমনি অন্যদিকে এখনও অনেক মানুষ বা অনেক কোম্পানি ডেটা সুরক্ষার বিষয়টাকে ততটা গুরুত্ব দেন না। হয়তো সহজ পাসওয়ার্ড ব্যবহার করছেন বা সফটওয়্যার আপডেটেড রাখছেন না, কর্মীদের ঠিকমতো ট্রেনিং দিচ্ছেন না। মানে সচেতনতার অভাব। হ্যাঁ, সচেতনতার অভাব একটা বড় কারণ। আবার এটাও ঠিক যে যতই ভালো টেকনোলজি ব্যবহার করা হোক, 100% সুরক্ষা দেওয়া খুব কঠিন। কারণ মানুষের ভুল হতে পারে, মানে হিউম্যান এরর, বা সিস্টেমে এমন কোনো দুর্বলতা থাকতে পারে যা আগে জানা ছিল না, মানে জিরো ডে ভালনারেবিলিটি। তার মানে ডেটা সুরক্ষা একটা কন্টিনিউয়াস প্রসেস, একবার করে বসে থাকলেই হবে না। একদম, এটা একটা চলতেই থাকা প্রক্রিয়া, আর এর জন্য কিন্তু এখন আইনি চাপও বাড়ছে। যেমন ধরুন ইউরোপের GDPR বা আমাদের দেশের আইটি অ্যাক্ট, এগুলো কোম্পানিগুলোকে ডেটা সুরক্ষায় আরও বেশি দায়িত্বশীল হতে বাধ্য করছে। বোঝা গেল, তাহলে ডেটা সুরক্ষার ব্যাপারটা শুধু টেকনিক্যাল নয়, এর সাথে আইন আর সচেতনতা দুটোই খুব জরুরি। আচ্ছা, ডেটা যেমন দামি, মানুষের মেধা বা সৃষ্টিও তো দামি। অবশ্যই। এবার একটু সেই দিকে যাই। মেধা স্বত্ব অধিকার বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, মানে IPR, এটা ঠিক কি? হ্যাঁ, ইন্টেলেকচুয়াল প্রপার্টি বা মেধা সম্পদ মানে হল মানুষের বুদ্ধি দিয়ে তৈরি করা জিনিস। ধরুন কোনো নতুন আবিষ্কার, বা আপনি কিছু লিখলেন, গান তৈরি করলেন, ছবি আঁকলেন, কোনো ডিজাইন বানালেন, সফটওয়্যার কোড লিখলেন। আচ্ছা। অথবা ধরুন কোনো ব্যবসার একটা বিশেষ নাম বা লোগো, এগুলো সবই কিন্তু মেধা সম্পদ। আর ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস বা IPR হল এই যে সৃষ্টিগুলো, এগুলোর ওপর যিনি সৃষ্টি করেছেন তার আইনি অধিকার। তার মানে এই অধিকারটা নিশ্চিত করে যে মালিকের পারমিশন ছাড়া অন্য কেউ এটা ব্যবহার করতে পারবে না। একদম, মানে তার অনুমতি ছাড়া অন্য কেউ তার ওই সৃষ্টিটা ব্যবহার করতে, কপি করতে বা ধরুন বিক্রি করতে পারবে না। এটা আসলে মানে নতুন কিছু তৈরি করা বা উদ্ভাবন করাকে উৎসাহ দেওয়ার একটা লিগ্যাল সিস্টেম। তাহলে এটা স্রষ্টাকে তার কাজের একটা স্বীকৃতি দেয়, আর হয়তো আর্থিকভাবে লাভ করারও সুযোগ করে দেয়। ঠিক তাই। IPR এর মূল উদ্দেশ্যই ওগুলো। প্রথমত, যিনি সৃষ্টি করলেন তার মেধা স্বীকৃতি দেওয়া। দ্বিতীয়ত, তার কাজটা যাতে অন্যরা নকল বা অপব্যবহার না করতে পারে সেটা দেখা। আর তৃতীয়ত, এর মাধ্যমে তাকে ফাইন্যান্সিয়ালি লাভবান হওয়ার সুযোগ করে দেওয়া। এর ফলে কি হয়, নতুন কিছু তৈরি করার যে উৎসাহ সেটা বজায় থাকে, আর সেটা তো সমাজের ভালোর জন্যই দরকার। এই IPR এর তো অনেক রকমভেদ শোনা যায়, মানে কপিরাইট, পেটেন্ট, ট্রেডমার্ক, এগুলো খুব কমন। এদের মধ্যে মেন পার্থক্যগুলো কি? মানে সব ধরনের সৃষ্টির জন্য তো আর একই রুল নয়? না, একদমই না। বিভিন্ন ধরনের সৃষ্টিকে প্রোটেকশন দেওয়ার জন্য বিভিন্ন ধরনের IPR আছে। আপনি যে তিনটের কথা বললেন ওগুলোই সবচেয়ে পরিচিত। যেমন ধরুন, হ্যাঁ, ওয়ান কপিরাইট, কপিরাইট, এটা মূলত লাগে সাহিত্য, আর্ট, মিউজিক, সিনেমা, ফটোগ্রাফি, এমনকি সফটওয়্যার কোডের মতো ক্রিয়েটিভ কাজের জন্য। ধরুন কোনো বইয়ের লেখা বা গানের সুর বা সিনেমা স্ক্রিপ্ট। আচ্ছা, মানে লেখার বা শিল্পের কাজ। হ্যাঁ, আর কপিরাইটটা কিন্তু সাধারণত কাজটা তৈরি হওয়ার সঙ্গেই তৈরি হয়ে যায়, যদিও রেজিস্ট্রেশন করিয়ে নিলে আইনি সুবিধাটা বেশি পাওয়া যায়। আর পেটেন্ট? দুই, পেটেন্ট, এটা দেওয়া হয় একদম নতুন আর কাজের কোনো আবিষ্কার বা টেকনোলজিক্যাল ইনোভেশনের জন্য। ধরুন একটা নতুন ওষুধ বা কোনো মেশিন তৈরির প্রসেস বা একটা নতুন গ্যাজেট। ও, মানে আবিষ্কারের জন্য। হ্যাঁ, তবে পেটেন্ট পেতে হলে প্রমাণ করতে হয় যে আবিষ্কারটা সত্যিই নতুন, আগে ছিল না, আর এটা ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা যাবে। এর জন্য অ্যাপ্লাই করতে হয়, আর নির্দিষ্ট সময়ের জন্য, সাধারণত 20 বছরের জন্য, একটা এক্সক্লুসিভ রাইট পাওয়া যায়। আর তিন নম্বরটা? ট্রেডমার্ক। তিন, ট্রেডমার্ক, এটা হলো কোনো ব্যবসার চিহ্ন, মানে কোনো প্রোডাক্ট বা সার্ভিসকে অন্যদের থেকে আলাদা করার জন্য যে চিহ্ন, নাম, লোগো, স্লোগান বা ডিজাইন ব্যবহার করা হয় সেটার সুরক্ষা দেয়। যেমন ধরুন টাটা কোম্পানির নাম বা নাইকির ওই টিক লোগোটা, বা কোকাকোলার বোতলের ডিজাইন। হ্যাঁ, সেটাও হতে পারে। বা ধরুন একটা বিশেষ সাউন্ড বা রঙও ট্রেডমার্ক হতে পারে কিছু ক্ষেত্রে। ট্রেডমার্ক ব্যবসার যে রেপুটেশন সেটা রক্ষা করে, আর কাস্টমারদেরও ঠিক জিনিসটা চিনতে সাহায্য করে। তার মানে একটা স্মার্টফোনের কথাই যদি ভাবি, তার সফটওয়্যারের কোড হয়তো কপিরাইটের আওতায় পড়বে, ভেতরের কোনো স্পেশাল টেকনোলজি হয়তো পেটেন্ট করা থাকতে পারে, আর ফোনটার নাম বা লোগোটা ট্রেডমার্ক করা থাকতে পারে। একেবারে ঠিক উদাহরণ দিয়েছেন। একটা প্রোডাক্টের মধ্যে কিন্তু একাধিক IPR থাকতে পারে। ইন্টারেস্টিং। হ্যাঁ, আর এগুলো ছাড়াও আরও কিছু জরুরি প্রকার আছে। যেমন ধরুন ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন রাইটস, এটা প্রোডাক্টের বাইরের যে চেহারা বা নকশা সেটার সুরক্ষা দেয়, যেমন গাড়ির মডেলের ডিজাইন। ও, আচ্ছা। অথবা আছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনস বা GI ট্যাগ, এটা কোনো একটা নির্দিষ্ট অঞ্চলের বিশেষ কোয়ালিটির প্রোডাক্টের নামকে বাঁচায়। যেমন ধরুন বাংলাদেশের জামদানি শাড়ি বা ভারতের দার্জিলিং চা। হ্যাঁ, শুনেছি GI ট্যাগের কথা। এগুলো সবই কিন্তু মেধা সম্পদকে তার চরিত্র অনুযায়ী প্রোটেকশন দেওয়ার আলাদা আলাদা রাস্তা। এই অধিকারগুলো যখন আছে তখন নিশ্চয়ই এদের লঙ্ঘনও হয়, মানে ভায়োলেশন অফ IPR। এই বিষয়টা আসলে কতটা সিরিয়াস? লঙ্ঘন মানে সোজা কথায় মালিকের পারমিশন ছাড়া তার সৃষ্টি বা মেধা সম্পদ ব্যবহার করা, কপি করা বা বিক্রি করা। আর এর এফেক্ট কিন্তু বেশ মারাত্মক হতে পারে। সবচেয়ে পরিচিত একটা রূপ হয়তো প্ল্যাজিয়ারিজম বা কুম্ভীলকতা। এটা বিশেষ করে লেখা বা রিসার্চের জগতে খুব শোনা যায়। হ্যাঁ, প্ল্যাজিয়ারিজম শব্দটা তো কলেজে ইউনিভার্সিটিতে খুব শোনা যায়, মানে অন্যের লেখা নিজের নামে চালিয়ে দেওয়া। ঠিক তাই, অন্যের আইডিয়া বা লেখা চুরি করে নিজের নামে চালানো। এটাকে একাডেমিক জগতে একটা বুদ্ধিবৃত্তিক চৌর্যবৃত্তি বা ইন্টেলেকচুয়াল থেফট হিসেবে দেখা হয়। কিন্তু এটা কি শুধু লেখা চুরির মধ্যেই আটকানো? প্ল্যাজিয়ারিজম শব্দটা মূলত একাডেমিক বা সাহিত্য জগতে বেশি ব্যবহার হয়, যেখানে সোর্স উল্লেখ না করে অন্যের কাজ নিজের বলে চালানো হয়। এটা অবশ্যই একটা অনৈতিক কাজ, আর এর জন্য একাডেমিক বা প্রফেশনাল শাস্তিও হতে পারে। তবে IPR লঙ্ঘন কিন্তু আরও অনেক বড় বিষয়। যেমন? যেমন ধরুন কপিরাইট লঙ্ঘন, মানে পাইরেটেড সিনেমা দেখা বা বিলি করা, পারমিশন ছাড়া অন্যের বই বা আর্টিকেল কপি করা, অন্যের গান নিজের ভিডিওতে ব্যবহার করে ফেলা, এগুলো সবই। ও আচ্ছা। ট্রেডমার্ক লঙ্ঘন, মানে নকল ব্র্যান্ডের জিনিস বিক্রি করা। ধরুন অ্যাডিডাসের জুতো বলে ফার্স্ট কপি বিক্রি করছে, বা অন্যের লোগো বা নাম ব্যবহার করে লোকেদের ঠকানো। এই যে রাস্তাঘাটে আমরা দেখি নামে ব্র্যান্ডের কত সস্তা নকল জিনিস, সেটাও তো তাহলে ট্রেডমার্ক লঙ্ঘন। অবশ্যই, এটাকে বলে কাউন্টারফিটিং। কাউন্টারফিটিং ট্রেডমার্ক লঙ্ঘনের একটা খুব সিরিয়াস ফর্ম। আর পেটেন্টের ক্ষেত্রে? পেটেন্ট লঙ্ঘন মানে ধরুন কোনো কোম্পানি একটা ঔষধ তৈরির ফর্মুলা পেটেন্ট করেছে, অন্য কেউ যদি অনুমতি ছাড়া সেই ফর্মুলা ব্যবহার করে ওষুধ বানায় বা বিক্রি করে, সেটা হবে পেটেন্ট লঙ্ঘন। বুঝলাম। একইভাবে ডিজাইন লঙ্ঘন হতে পারে, মানে অন্যের প্রোডাক্টের ডিজাইন কপি করা, GI লঙ্ঘন হতে পারে। যেমন ধরুন অন্য কোনো জায়গার চাকে দার্জিলিং চা বলে বেচা, এমনকি ধরুন কোনো কোম্পানির গোপন ফর্মুলা যেমন কোকাকোলার রেসিপি বা কোনো ব্যবসায়িক কৌশল চুরি করা, যেটাকে ট্রেড সিক্রেট থেফট বলে, সেটাও কিন্তু মারাত্মক লঙ্ঘন। বাপরে, তার মানে এর ফলাফল তো গুরুতর হতে পারে। শুধু ফাইন দিয়েই কি ছাড়া পাওয়া যায়, নাকি আরও কিছু হয়? না, শুধু ফাইন নয়, পরিণতি অনেক রকম হতে পারে। প্রথমত লিগাল অ্যাকশন তো নেওয়া যায়, তাতে বেশ মোটা টাকা জরিমানা বা ক্ষতিপূরণ দিতে হতে পারে। কিছু ক্ষেত্রে, বিশেষ করে কপিরাইট বা ট্রেডমার্ক ভায়োলেশনে, ক্রিমিনাল কেসও হতে পারে, মানে জেল পর্যন্ত হতে পারে। সিরিয়াস ব্যাপার। দ্বিতীয়ত, যে লঙ্ঘন করছে তার বা তার কোম্পানির রেপুটেশন খুব খারাপ হয়ে যায়, সেটা ব্যবসার জন্য লং টার্মে খুব ক্ষতিকর। আর সবচেয়ে বড় ক্ষতি হয় কিন্তু সিস্টেমের, মানে যখন ক্রিয়েটর বা ইনোভেটরের অধিকার প্রোটেক্টেড থাকে না, তখন নতুন কিছু করার উৎসাহটাই তো চলে যায়, তাই না? ঠিক কথা। ভারতে এই নিয়ে আইন কানুন কতটা স্ট্রিক্ট? ভারতে মেধা স্বত্ব রক্ষার জন্য বেশ কয়েকটা আইন আছে, যেমন দ্য কপিরাইট অ্যাক্ট 1957, দ্য পেটেন্টস অ্যাক্ট 1970, দ্য ট্রেডমার্কস অ্যাক্ট 1999, দ্য ডিজাইনস অ্যাক্ট 2000, দ্য জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনস অফ গুডস অ্যাক্ট 1999, এরকম আরও। তার মানে প্রত্যেকটার জন্য আলাদা আইন? হ্যাঁ, মূলত তাই। আর এই আইনগুলোতে লঙ্ঘনের জন্য বিভিন্ন রকম শাস্তির প্রভিশন আছে, ফাইন, ক্ষতিপূরণ, জিনিস তৈরি বা বিক্রি বন্ধ করার অর্ডার, ইনজাংশন, আর ক্ষেত্রবিশেষে জেলও হতে পারে। প্রয়োগের ক্ষেত্রে হয়তো কিছু চ্যালেঞ্জ আছে, কিন্তু আইনি কাঠামোটা যথেষ্ট মজবুত। এর উদ্দেশ্য দুটো, একদিকে ক্রিয়েটারের রাইটস রক্ষা করা, আবার অন্যদিকে জ্ঞান আর টেকনোলজির আদান প্রদানকেও উৎসাহ দেওয়া। আচ্ছা, এতক্ষণ আমরা অধিকার রক্ষা করার দিকটা নিয়ে কথা বললাম, কিন্তু এমন কোনো মডেলও কি আছে যেখানে জ্ঞান বা সৃষ্টিকে ইচ্ছে করেই সবার জন্য খুলে রাখা হয়, মানে যাতে সবাই সেটা ব্যবহার করতে পারে? ওপেন সোর্স সফটওয়্যার, এই আইডিয়াটা তো এখান থেকেই এসেছে, তাই না? একদম ঠিক। ওপেন সোর্স সফটওয়্যার বা OSS ঠিক এই ফিলসফি থেকেই তৈরি। OSS হলো এমন সফটওয়্যার যার সোর্স কোড, মানে যে মূল কোডটা দিয়ে সফটওয়্যারটা বানানো হয়েছে, সেটা সবার জন্য ওপেন করে দেওয়া হয়। মানে যে কেউ দেখতে পারে? হ্যাঁ, দেখতে পারে, ব্যবহার করতে পারে, নিজের দরকার মতো পাল্টাতে পারে, এমনকি অন্যকে বিতরণও করতে পারে। এর মূল আইডিয়াটা হলো অনেকে মিলে একসাথে সফটওয়্যার তৈরি করবে, সেটার উন্নতি করবে। এর কিছু পপুলার উদাহরণ তো আমরা রোজই ব্যবহার করি, তাই না? অবশ্যই। যেমন ধরুন লিনাক্স অপারেটিং সিস্টেম, অ্যান্ড্রয়েডও কিন্তু এর কোডটা লিনাক্সের ওপর বেসড, মোজিলা ফায়ারফক্স ব্রাউজার, ওয়ার্ডপ্রেস যেটা দিয়ে ওয়েবসাইট বানানো হয়, ভিএলসি মিডিয়া প্লেয়ার, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এগুলো সবই খুব পপুলার ওএসএস। তাহলে তো এটা খুব ভালো মডেল মনে হচ্ছে, কিন্তু এর কি কোনো ডাউনসাইড নেই? মানে কোনো ঝুঁকি বা লিমিটেশন? সুবিধা তো অনেক, যেমন ফ্রিতে বা খুব কম খরচে ব্যবহার করা যায়, নিজের মতো করে কাস্টমাইজ করা যায়, সোর্স কোড দেখে অনেক কিছু শেখা যায়, আর একটা বড় কমিউনিটি থাকে সাপোর্ট দেওয়ার জন্য। কিন্তু কিছু চ্যালেঞ্জও আছে। যেমন ধরুন কোডটা যেহেতু ওপেন, তাই সিকিউরিটি রিস্ক খুঁজে বের করা যেমন সহজ হয় কারো কারোর জন্য, তেমনই খারাপ লোকেরা সেটা সুযোগও নিতে পারে। ঠিক। কিছু ওএসএস হয়তো ব্যবহার করা বা সেট আপ করা একটু কমপ্লিকেটেড হতে পারে সাধারণ ইউজারের জন্য। আর সবচেয়ে জরুরি বিষয় হল, ওপেন সোর্স মানে কিন্তু কোনো নিয়ম নেই তা নয়। ও আচ্ছা। হ্যাঁ, প্রায় সব ওএসএস এর সাথেই একটা লাইসেন্স দেওয়া থাকে, সেই লাইসেন্সে কিছু শর্ত লেখা থাকে, সেই শর্তগুলো না মানলে কিন্তু আইনি সমস্যা হতে পারে। এই লাইসেন্সগুলোই তাহলে ঠিক করে দেয় যে ওই ওপেন সোর্স কোডটা নিয়ে কি করা যাবে আর কি করা যাবে না। ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স কি এরই একটা টাইপ? ক্রিয়েটিভ কমন্স বা সিসি লাইসেন্সগুলো ওপেন সোর্স সফটওয়্যারের চেয়েও বেশি ব্যবহার হয় অন্যান্য ক্রিয়েটিভ কাজের জন্য, যেমন ধরুন লেখা, ছবি, ভিডিও, মিউজিক, এডুকেশনাল মেটেরিয়ালস, এই সবের ক্ষেত্রে। আচ্ছা। এগুলো আসলে কপিরাইট থাকা সত্ত্বেও যিনি তৈরি করেছেন তাকে এই পারমিশন দেয় যে অন্যেরা তার কাজটা কিছু নির্দিষ্ট শর্ত মেনে ব্যবহার করতে পারবে। কি রকম শর্ত? যেমন কিছু সিসি লাইসেন্স বলে যে শুধু নামটা উল্লেখ করে অ্যাট্রিবিউট বা বিওয়াই কাজটা শেয়ার করা যাবে। কেউ হয়তো বলবে এটা দিয়ে টাকা কামানো যাবে না, নন কমার্শিয়াল বা এনসি। কেউ বলবে এটাকে পাল্টানো যাবে না, নো ডেরিভেটিভস বা এনডি। আবার কেউ বলতে পারে যদি পাল্টাও তাহলে নতুন সৃষ্টিটাকেও একই লাইসেন্সে শেয়ার লাইক বা এসে শেয়ার করতে হবে। এই শর্তগুলো মিলিয়ে মিশিয়ে কয়েক ধরনের লাইসেন্স হয়। বেশ ইন্টারেস্টিং। আচ্ছা, তাহলে সফটওয়্যারের জন্য কোন লাইসেন্সগুলো বেশি ইম্পর্টেন্ট? প্রায় দুটো নাম শোনা যায়, জিপিএল আর আপাচে। এদের মধ্যে ফারাকটা কি? হ্যাঁ, জিপিএল মানে গিনিউ জেনারেল পাবলিক লাইসেন্স, আর অ্যাপাচি লাইসেন্স দুটোই খুব পপুলার ওপেন সোর্স সফটওয়্যার লাইসেন্স। কিন্তু এদের ফিলসফি আর শর্তগুলো বেশ আলাদা। কি রকম? জিপিএল যেটা ফ্রি সফটওয়্যার ফাউন্ডেশন বানিয়েছে সেটা একটা কপিলেফট লাইসেন্স। এর মানে হল যদি আপনি জিপিএল লাইসেন্সওয়ালা কোনো কোড ব্যবহার করে নতুন সফটওয়্যার বানান বা পাল্টান, তাহলে আপনার সেই নতুন বা পাল্টানো সফটওয়্যারটাকেও অবশ্যই জিপিএল লাইসেন্সের আন্ডারেই রিলিজ করতে হবে, মানে তার সোর্স কোডও ওপেন রাখতে হবে। ও, মানে স্বাধীনতাটা পরের জেনারেশনেও পাস অন করতে হবে। একদম। এটা ইনশিওর করে যে স্বাধীনতাটা বজায় থাকবে। যেমন ধরুন লিনাক্স কার্নেল বা ওয়ার্ডপ্রেস এই লাইসেন্স ব্যবহার করে। বুঝলাম। তার মানে জিপিএল ব্যবহার করলে নিজের সৃষ্টিকেও মুক্ত রাখতে হবে। আর অ্যাপাচি লাইসেন্সটা? অ্যাপাচি লাইসেন্সকে বলা হয় পারমিসিভ লাইসেন্স। এটা অনেক বেশি ছাড় দেয়। আপনি অ্যাপাচি লাইসেন্সওয়ালা কোড ব্যবহার করতে পারেন, পাল্টাতে পারেন, ডিস্ট্রিবিউট করতে পারেন, এমনকি আপনার পাল্টানো ভার্সনটাকেও আপনি নিজের ক্লোজড সোর্স বা কমার্শিয়াল সফটওয়্যার হিসেবেও রিলিজ করতে পারেন। মানে নতুন কোডটা ওপেন সোর্স না করলেও চলবে? হ্যাঁ, আপনার নতুন কোডকে ওপেন সোর্স করার কোনো বাধ্যবাধকতা নেই। এই ফ্লেক্সিবিলিটির জন্যে অনেক কোম্পানি অ্যাপাচি লাইসেন্স পছন্দ করে। এছাড়াও এটা পেটেন্ট সংক্রান্ত কিছু সুবিধাও দেয়। যেমন ধরুন অ্যাপাচি HTTP সার্ভার বা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের অনেক অংশ এই লাইসেন্স ব্যবহার করে। তার মানে একজন ডেভেলপার বা কোম্পানি যখন কোনো ওপেন সোর্স কোড ব্যবহার করতে চায়, তখন তাকে এই লাইসেন্সগুলো খুব ভালো করে পড়ে বুঝতে হবে। ভুল লাইসেন্স বেছে নিলে বা শর্ত না মানলে তো ফেঁসে যেতে পারে। একদম। লাইসেন্স বোঝাটা ক্রিটিক্যাল। যেমন ধরুন আপনি জিপিএল কোড ব্যবহার করে একটা সফটওয়্যার বানালেন যেটা আপনি বেচতে চান, কিন্তু সোর্স কোড কাউকে দিতে চান না, তাহলে কিন্তু আপনি জিপিএলের শর্ত ভাঙছেন এবং আইনি সমস্যায় পড়বেন। আবার অ্যাপাচি লাইসেন্সের কোড ব্যবহার করলে সেই ছাপটা নেই। ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের ক্ষেত্রেও ওই যে শর্তগুলো বললাম, এনসি, এনডি, এসএ, এগুলো ভালো করে দেখে নিতে হবে যে আপনি যেভাবে ব্যবহার করতে চাইছেন সেটার পারমিশন আছে কিনা। অনেক সময় না বুঝেই কিন্তু লাইসেন্স লঙ্ঘন হয়ে যেতে পারে। তাহলে আজকের আলোচনা থেকে মোদ্দা কথা যা বুঝলাম, এই ডিজিটাল দুনিয়ায় আমাদের দুটো খুব দামি জিনিস সামলাতে হয়, এক হলো তথ্য বা ডেটা, আর দুই হল আমাদের মেধা বা সৃষ্টি। ঠিক। ডেটা সুরক্ষার আসল লক্ষ্য হল তথ্যের গোপনীয়তা, মানে কনফিডেন্সিয়ালিটি, অখণ্ডতা বা ইন্টিগ্রিটি, আর প্রাপ্যতা বা অ্যাভেইলেবিলিটি, এগুলো নিশ্চিত করা। এর জন্য টেকনোলজি যেমন দরকার, তেমনই সচেতনতাও দরকার। একদম। অন্যদিকে মেধাস্বত্ব অধিকার বা আইপিআর আমাদের নতুন আইডিয়া, ইনোভেশন বা ক্রিয়েটিভ কাজকে আইনি সুরক্ষা দেয়। এর আবার নানা রকম ফের আছে, কপিরাইট, পেটেন্ট, ট্রেডমার্ক, ডিজাইন, জিআই, আর এগুলোর নিয়মকানুনও আলাদা। হ্যাঁ। আবার আরেকটা দিক হল ওপেন সোর্স, যেখানে জ্ঞান বা টেকনোলজি শেয়ার করার উপর জোর দেয়া হয়, কিন্তু সেখানেও কিছু নিয়ম আছে যেগুলো ওই লাইসেন্সের মাধ্যমে ঠিক করা হয়, যেমন জিপিএল, অ্যাপাচি বা ক্রিয়েটিভ কমন্স। খুব সুন্দর সামারি করেছেন। আর দেখুন, এই দুটো বিষয়, ডেটা সুরক্ষা আর মেধাস্বত্ব, আপাতদৃষ্টিতে আলাদা মনে হলেও আজকের ডিজিটাল ওয়ার্ল্ডে কিন্তু এরা খুব গভীরভাবে কানেক্টেড। তাই। কিভাবে? যেমন ধরুন একটা সফটওয়্যারের কথা ভাবুন, তার কোডটা একদিকে হয়তো কপিরাইট বা পেটেন্টের মাধ্যমে প্রোটেক্টেড, যেটা একটা মেধাস্বত্ব। হ্যাঁ। আবার সেই সফটওয়্যারটা যখন ইউজারদের ডেটা কালেক্ট করছে বা প্রসেস করছে, তখন সেই ডেটার সুরক্ষা নিশ্চিত করাটাও কিন্তু ডেটা প্রোটেকশনের আওতায় পড়ছে। ও আচ্ছা, দুটোই তাহলে এক জায়গায় এসে মিলছে। হ্যাঁ, দুটোই আজকের ডিজিটাল ইকোনমি আর আমাদের পার্সোনাল সিকিউরিটির জন্য ভাইটাল। আলোচনাটা সত্যি খুব জরুরি আর ইন্টারেস্টিং ছিল, অনেক কিছু পরিষ্কার হলো। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই সবার ভাবনার জন্য। বলুন। টেকনোলজি তো খুব দ্রুত পাল্টাচ্ছে, বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই যেভাবে এগোচ্ছে, তাতে ভবিষ্যতে এই ডেটা সুরক্ষা আর মেধাস্বত্বের কনসেপ্টগুলো কিভাবে বদলে যেতে পারে বলে মনে হয়? ধরুন যখন এআই নিজেই নতুন কিছু তৈরি করছে, একটা ছবি আঁকছে বা গান লিখছে, তখন সেটার মালিকানা কার হবে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অথবা ধরুন এআই ব্যবহার করে যখন আরও সহজে ডেটা অ্যানালাইজ করা বা হয়তো নকল করা সম্ভব হবে, তখন সুরক্ষার চ্যালেঞ্জগুলো ঠিক কেমন হবে? আমরা মানে ব্যক্তি হিসাবে বা কোম্পানি হিসাবে এই ভবিষ্যতের জন্য কিভাবে তৈরি হতে পারি, এটা নিয়ে মনে হয় ভাবার অনেক জায়গা আছে। অবশ্যই আছে, এটা নিয়ে অনেক আলোচনা চলছে এবং চলবে। আজকের মতো তাহলে এখানেই শেষ করি। আশা করি এই আলোচনা আপনাদের কাজে এসেছে। ধন্যবাদ।